ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে আছে মুখের পানে। ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে আছে মুখের পানে। ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির টানে। বুক ফেটে প্রাণ উঠেছে, হাসিতে জার ফুল ফুটেছে রে, জার বুক ফেটে প্রাণ উঠেছে, হাসিতে জার ফুল ফুটেছে রে। ডাক দিল যে গানে গানে, ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতেছে আছে মুখের পানে। ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির টানে। দিঘতে ওই দিগন্তরে কোল রয়েছে পাতা, জন্ম মরণ তারি হাতে আলোক সুতোয় গাথা, ও সে আলোক সুতোয় মাটির টানে, যে মাটি আঁচল পেতে আছে মুখের পানে। ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির টানে, ফিরে চল ফিরে চল ফিরে চল।